اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم كما تحب وترضى وعدد ما تحب وترضى. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تبارك وتعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون، فقلنا: يا رسول الله، كأنها موعظة مودع، فأوصنا. فقال: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ، تمسكوا بها عضوا عليها بالنواجذ. أو كما قال عليه الصلاة والسلام. حضرت عرباض ابن ساریہ رضی اللہ تعالی عنہ یہ حدیث کھانا برننا کریں، یہ حدیث کھانا سنن ابی داؤد، سنن ترمذی، مسند احمد شہ کرے হাদিসের অন্যান্য অনেক কিতাবের মধ্যে এ হাদিসটি এসেছে। হযরত ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব হৃদয়গ্রাহী ভাষায় বয়ান করলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন। ওয়াজ আর নসিহত রসুলের এমন ছিল যার কারণে আমাদের অন্তরগুলো কেঁপে উঠল এবং চোখগুলো থেকে অশ্রু প্রবাহিত হওয়া শুরু করল। এক কথায়, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠলাম আর আমরা কাঁদতে লাগলাম। তো আমরা বললাম: ইয়ে আল্লাহর রসুল, আজকে আপনি যেভাবে যে ভাষায় বয়ান করলেন, নসিহত করলেন, মনে হচ্ছে যেন আপনি এই বয়ানের দ্বারা আমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছেন। অতএব আমাদেরকে আরো কিছু নসিহত করুন, ওয়াসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন: আমার পরে যারা বেঁচে থাকবে, যারা জীবন লাভ করবে, তারা বা সে অনেক মতভেদ মতবিরোধ দেখবে, অনেক ইখতিলাফ দেখবে। সেই ইখতিলাফ আর মতভেদের মধ্য থেকে সঠিক পথ এবং মতটি বেছে নিতে হবে। তো তোমাদের মধ্যে যারা জীবন লাভ করবে বা পরবর্তীতে আসবে, এই মতবিরোধের মধ্যে তাদের করণীয় কি, তোমাদের করণীয় কি হবে? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে ওয়াজিব আর জরুরি হলো আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, যাদের বৈশিষ্ট্যই হলো যে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। তামাসসাকু বিহা, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। ওয়া আব্দু আলাইহা বিন নওয়াজিদ, এবং সেগুলোকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। যেমন কোনো ব্যক্তি কোনো কিছুকে যখন আঁকড়িয়ে ধরতে চায়, ছুটে যেতে যেতে যেতে যেতে শেষ মুহূর্তেও যখন সে ধরতে চায়, আর কোনো কিছু থাকে না, তখন মাড়ির দাঁত দিয়ে যেভাবে আঁকড়িয়ে ধরে ওইভাবে আঁকড়িয়ে ধরবে, যেন আমার সুন্নাহকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। তাহলে এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন মতবিরোধ দেখা দিবে, যখন বিভিন্ন দল উপদলে মুসলমান বিভক্ত হয়ে যাবে, তখন সঠিক পথ ও মতের উপরে তারা থাকবে যারা রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, মজবুতভাবে ধরে থাকবে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম আবু নুআইম আসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের একজন বিখ্যাত ইমাম, উনি এই হাদিস সম্পর্কে বলেছেন, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুতালাক্কা বিল কবুল, অর্থাৎ সর্বকালে সর্বক্ষেত্রেই সব ধরনের উলামায়ের কাছেই এই হাদিসটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং জাইয়িদ সনাদের হাদিস, সনাদের দিক থেকে অত্যন্ত উঁচু মানের হাদিস। এই হাদিস থেকে আমরা জানলাম, সঠিক পথ ও মতের উপরে থাকতে হলে মতবিরোধের জমানায় সঠিক পথ ও মত পেতে হলে, সঠিক মত ও পথের উপরে কোন দল আছে এটা বুঝতে হলে, দেখতে হবে যে কারা রাসূলুল্লাহর সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখে। দ্বিতীয় হাদিস, এই হাদিসটি বুখারী শরীফ মুসলিম শরীফ সহকারে হাদিসের অন্যান্য অনেক কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল বহু ভাগে বিভক্ত ছিল, হয়ে গিয়েছিল, আমার উম্মত ভাগ হবে, বিভক্ত হবে। আমার উম্মত বলতে কাফের উম্মত না, যারা রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি করে, স্বীকার করে, এই উম্মত, উম্মতে ইজাবা, এরাও বিভিন্ন ভাগে উপভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু নাজাত প্রাপ্ত দল হবে একটা। আবু দাউদ শরীফের বর্ণনাতে সহিহ সনদে এই হাদিস এসেছে। আবু দাউদ শরীফের বর্ণনায় রসুল বলেন, যখন জিজ্ঞেস করা হলো ইয়া রসূলুল্লাহ সেই জামাত কোনটি, সেই দল কোনটা, যে ওই সময় যে জামাতটা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন হিয়াল জামাআহ। আবু দাউদ শরীফের বর্ণনা হিয়াল জামাআহ, সেটা হলো মুসলমানদের জামাতকে যারা ধরে রাখে খুঁটি নাটি ছোটখাটো বিষয় নিয়ে একে অপরের মধ্যে ফাটল আর বিভেদ সৃষ্টি করে না, পারত পক্ষে পরস্পরে জুড়ে মিলে থাকে, মুসলমানদের জামাতকে আঁকড়িয়ে ধরে রাখে, সাহাবায়ে কেরামের জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকে। আর তিরমিজি শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে মুক্তি প্রাপ্ত হবে সেই দল কোনটি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুরকে চিনি মনে হয় আমি, চাঁদনি চোখে দেখেছি নাকি? ও আপনি এখানে আসেন, আরে ওলামা ইকরামের শান আলাদা, এটাও আদব, ওলামা ইকরামের তাজিম এটাও আদব নাকি? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন নাজাত প্রাপ্ত দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল যে দল আমার এবং আমার সাহাবায়ে কেরাম, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথ মতের উপরে আছে সেই মতকে যারা গ্রহণ করে থাকবে তারা হলো নাজাত প্রাপ্ত দল। তাহলে এই দুই হাদিস এ মোবারককে সামনে রেখে আমরা নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য পেলাম চারটি। নাম্বার এক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। নাম্বার দুই, খুলাফায়ে রাশেদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। নাম্বার তিন, সাহাবায়ে কেরামের মত পথের উপর বহাল থাকবে। নাম্বার চার, মুসলমানদের জামাতকে ধরে রাখবে। এই চার বৈশিষ্ট্যের কারণে এই দলের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, অর্থাৎ ওই দল যারা সুন্নাহ এবং জামাতকে আঁকড়িয়ে ধরে রাখে, যারা সুন্নার উপরে অটল থাকে এবং মুসলমানদের জামাতকে কি করে রাখে, ধরে রাখে। জামা মানে সাহাবায়ে কেরামের জামা এবং মুসলমানদের জামা ধরে রাখে। ছোটখাটো সাধারণ এর কারণে পরস্পরের ভিতরে বিভেদ সৃষ্টি করে না ওই দল। দ্বিতীয় কথা, সূরাতু আলে ইমরানের এক আয়াত, ইয়াউমা তাবয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, চতুর্থ পারার দ্বিতীয় পৃষ্ঠায় এই আয়াত আছে, ইয়াউমা তাবয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন সেদিন যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা উপরে কালিমা লেপন করা হবে, কিছু চেহারা কালো হবে অন্ধকার হবে। এই আয়াতের ভিতরে সামনে এসে আল্লাহ তাআলা সামনে বলেন ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজূহুহুম ফাফী রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন, যাদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের ছায়া তলে আশ্রয় পাবে, চিরকাল তারা আল্লাহর রহমতের ভিতরে থাকবে। আর যাদের চেহারা কালো হবে তাদের ফয়সালাও সবাই জানে। তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে কুরতুবি খুলেন, অন্যান্য তাফসিরের কিতাবেও আছে, এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন মুফাসসিরকুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াউমা তাবায়াদ্দু বুজুহ, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, আর যাদের চেহারা কালো হবে তারা ওই সমস্ত ব্যক্তি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিপরীত অর্থাৎ সুন্নাহ এবং জামাতকে ধরে রাখে, এই জামাতের বিপরীত যে দল হবে তাদের চেহারা কালো হবে এবং তারা হবে আহলুল বিদআতি ওয়াল ফুরকা, সুন্নতের বিপরীত বিদআত এবং জামাতের বিপরীত ফাটল সৃষ্টি করার কাজ যারা করবে এই হলো সেই দল। কিয়ামতের দিন দল মূলত হবে কয়টা? দুইটা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন দল মোট কয়টা হবে? দুইটা। দুইটা দুনিয়াতেও আখেরাতেও, নাম যত প্রকারই হোক না কেন দুই দলে বিভক্ত হবে, এক আহলুস সুন্নাতি ওয়াল জামা, এদের ভিতরে বিভিন্ন নাম টাম নিয়ে যতই দল হোক না কেন এক দল এরা, দ্বিতীয় দল 72 ফেরকা হোক আর 73 ফেরকা হোক আর যত ফেরকাই হোক এই সব মিলে আহলুল বিদআতি ওয়াল ফুরকা, নাম যাই হোক না কেন মূলত একই দলের অন্তর্ভুক্ত, সেটা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামার বিপরীতে আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আমি কিছু সূত্রগত আলোচনা করছি, সামনে আসল আলোচনায় আসব, এই সূত্রগুলো যদি মাথায় না ঢুকে তাহলে পরে সামনের আলোচনা বুঝতে কষ্ট হবে। এতটুকু পর্যন্ত আলোচনা বুঝে এসছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাদিস আসলো, সেই হাদিস দ্বারা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা অনুযায়ী নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য কয়টা? এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, দুই নম্বর খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে, তিন নম্বর সাহাবা ইকরামের মত পথের উপর বহাল থাকবে, চার নম্বর মুসলমানদের জামাতকে ধরে রাখবে, পারত পক্ষে ফাটল সৃষ্টি করবে না, এই চার বৈশিষ্ট্য। এই চার বৈশিষ্ট্যের কারণেই এই হকপন্থী দলের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এবং কোরআন শরীফের ওই আয়াতের বর্ণনাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন চেহারা যাদের উজ্জ্বল হবে কিয়ামতের দিন তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আর যাদের চেহারা কালো হবে তারা হলো এর বিপরীত অর্থাৎ আহলুল বিদআতি ওয়াল ফুরকা। দল মোট কয়টা হবে? দুইটা, নাম যতগুলাই হোক না কেন। আমার কথাটা বুঝে এসছে? তাহলে নাজাত পেতে হলে, নাজাত পেতে হলে রাসূলের সুন্নাহ এর বিকল্প নাই। কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে, সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলেই নাজাত মিলবে। নাজাত পেতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হতে হবে, আহলুল বিদআ ওয়াল ফুরকা থেকে বাঁচতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে, তাহলেই মুক্তি লাভ করা যাবে। তৃতীয় কথা, হাদিসের উপরে আমল তো করতেই হবে, এছাড়া উপায় নাই। তো আমলটা কি পদ্ধতিতে করতে হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের ভিতরে এবং অন্যান্য জায়গাতেও এই হাদিস এসেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলম নামে একটি অধ্যায় রচনা করেছেন, সেখানে রাসূলের এই হাদিস উনি এনেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ কামনা করেন তাকে দিনের বুঝ সমজ দান করেন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণ কামনা করেন তাকে দিনের বুঝ সমজ দান করেন। এই দিনের বুঝ আর সমজ যাদের ভিতরে সবচেয়ে বেশি থাকে, একদম উঁচু লেভেলের থাকে, তাদেরকে বলা হয় ফাকিহ। কি বলা হয়? ফাকিহ। আর